সাদিকুল ইসলাম গাজীপুর প্রশ্ন করেছেন, শিরিক করা ও শিরিক করা অবস্থায় মারা গেলে চির জাহান্নামী, সূরা বাকারা এত নম্বর আয়াত, 275 নম্বর আয়াত, এই সুদ গ্রহণকারীকে চির জাহান্নামী বলা হয়েছে। এটাকে বুঝিয়ে বলবেন কি খুশিব, সুদ যদি কেউ হালাল মনে করে খায় তাহলে অবশ্যই জাহান্নামী, সে আল্লাহ বিধানকে অমান্য করা, অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে, এই কারণে সে জাহান্নামী। আর যদি আল্লাহর বিধানকে মানে কিন্তু সে গুনাহে কাবিরা করলো তাহলে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, চিরস্থায়ী জাহান্নাম বলা যায় না। আমলের মধ্যে সালাতের বিষয়টা ভিন্ন, এছাড়া অন্যগুলোর কারণে গুনাহে কাবিরার কারণে কেউ কাফের হয় না, গুনাহে কাবিরার কারণে কাফের হয় না যদি সে ওটাকে হালাল মনে না করে। আর হালাল মনে করে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে ওটা গুনাহে কাবিরা সগীরা সবটা ব্যাপারে একই কথা, কোরআন সুন্নাহ মোতাবেক যদি কোনো বিষয় নিষিদ্ধ হয় আর ওটাকে সে হালাল মনে করে তাহলে সে কি, তাহলে সে হালাল মনে করে যদি সুদ গ্রহণ করে, মনে করো অসুবিধা কি, ব্যবসা এটা একটা ব্যবসা, ঘুরানো ফেরানো, ব্যবসায় ঘুরানো ফেরানো শুধু একটা ঘুরানো ফেরানো আছে, এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো অথবা এটাকে অবজ্ঞা করলো, অমান্য করলো, তাহলে অমান্য করার কারণে হাদিসই বলা আছে মানিস্তাহাল্লা মা আমানা মানিস্তাহাল্লা মাহারেমা, আল্লাহর হারামকৃত কোন জিনিসকে যে ব্যক্তি হালাল মনে করে সে ব্যক্তি ইমান আনে নাই, তার ইমান নাই। এই জন্য সুদ একটা হারাম, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত, অতএব এটাকে হালাল মনে করলে সে ব্যক্তি মুসলিম থাকে না। আর হালাল মনে করা ছাড়া বিশ্বাস করে এটা হারাম বাঁচা উচিত তারপরও খাচ্ছে, তো এটা গুনায় কাবিরায় সে লিপ্ত আছে, তো এটা আর জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েও জাহান্নাম দিতে পারেন, জান্নাত দিতে পারেন, অথবা যেটা শিরিক না থাকে তাহলে এমনিও মাফ করতে পারেন।